الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ঈদুল আজহার কুরবানির পরে একটি জুমা চলে গেছে, আজকে আবার দ্বিতীয় জুমায় আমরা দাঁড়িয়ে গেছি। কুরবানির রেশ এখন আমাদের মধ্যে আছে, যে উৎসর্গ, যে ত্যাগ ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়ে গেছিলেন, সেই ত্যাগ এবং কুরবানি থেকে আমরা যার যার ক্ষমতা মতে কিছু উপদেশ হাসিল করেছি। যারা কিছুই বুঝে নাই তারা কেবল গোশত খেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মানুষটি ছিলেন, কি ত্যাগ তিনি করে গেছিলেন, কি জন্য তিনি এত পরীক্ষা দিয়েছিলেন, এগুলো বিষয়ে আমাদের সামনে অনেকেরই পরিষ্কার নয়। যে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় হয়েছিলেন, বলা যেতে পারে সমর্থক শূন্য অবস্থায়, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ইন্নী জাআলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা হিসেবে গ্রহণ করলাম। কেমন করে তিনি নেতা হলেন? যার সমর্থক নাই, যার ভোটার নাই, তিনি কেমন করে নেতা হতে পারেন? অনুরূপ আরো একজন নবীর সম্পর্কে আমরা বলতে পারি, ঈসা আলাইহিস সালাম, যিনি ছিলেন বনু ইসরায়েলের শেষ নবী। তিনি যখন দুনিয়া থেকে আল্লাহ পাকের নিকটে উঠে গেলেন বা আল্লাহ তাকে উঠিয়ে নিলেন, তখন তার সমর্থক সংখ্যা 12 জন এবং সমর্থকদের অনুসারে সর্বসাকুল্যে মিলিয়ে 124 জন। এই 12 জনের মধ্যেও আবার দেখা যাচ্ছে একজন তার মধ্যে মুনাফিকই ছিল। আবার এই 12 জন এমন ধরনের সমর্থক, ঈসা আলাইহিস সালাম তাদেরকে ধমক দিয়ে বলছেন, তোমাদের মধ্যে যদি একটু ইমানের বোবা চাষও থাকত তাহলে তোমরা আমার সামনে এরূপ কথা বলতেন না। কি কথা তা শুনলে আপনার হাসবেন। ওরা বলেছিল, ঈসা, মুসা নবীর উম্মতরা দুনিয়া বসে জান্নাতের খাবার খেলো, মান্না সালোয়া খেলে। তো আনজিল আলাইনা মায়েদা তো মিনাস সামায়, তুমিও আমাদের জন্য আসমান থেকে খানা পাঠাও, এরকম একটা দাবি তারা করেছিল ঈসা আলাইহিসসালামের কাছে। তাহলে তারা কেমন ধরনের সমর্থক বোঝেন? পেট পূজারী সমর্থক, বস্তু পূজারী সমর্থক, যেমন আমাদের বহু আছে। দেখা যাচ্ছে তিনিও ব্যর্থ, তার যুগের সম্রাট তার এতটুকু দাওয়াতও বরদাস্ত করেনি, তাই তাকে গ্রেফতার করার জন্য তার বাড়ি ঘেরাও করে ফেলা হল। আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিলেন, তাকে মারতে দেননি। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা আমার ঈসাকে কতলও করে নাই, সুলিও চড়ায় নাই, বরং তার মতো একজনকে তারা হত্যা করেছিল, সুলে দিয়েছিল। আজকে খ্রিস্টানরা তাদের ধর্ম মন্দিরে যে ক্রুশ ঝুলিয়ে রাখে, দেখানো হয় যে ঈসাকে এইভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল, এটা ডাহা মিথ্যা। কোরআনে সত্য, মানুষের বক্তব্য মিথ্যা। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, ঈসার মতো একজনকে তারা ভুল করে হত্যা করেছিল। যারা ঈসাকে হত্যা করল তারাই তাকে পূজা করে, এ দারুণ একটা হাস্যস্কর বিষয় তাদের মধ্যে আছে। অথচ আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিলহাওয়ারিয়্যিনা মান আনসারি ইলাল্লাহ ক্বালা আল-হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহ فآمن الطائفة من بني إسرائيل وكفر الطائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين الله বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ সাহায্যকারী হয়ে যাও। যেমন ঈসা তার সাথীদেরকে বলেছিলেন, তোমরা মান আনসারি আল্লাহ, কে আসো আমাকে সাহায্য করতে বলা আল্লাহর জন্য। قال الحواريون نحن انصار الله, হাওয়ারিরা বলেছিলেন যে আমরাই আপনার সাহায্যকারী, আল্লাহ সাহায্যকারী, অর্থাৎ আল্লাহর জন্য আপনার সাহায্যকারী। فآمن الطائفة من بني إسرائيل, বনী ইসরায়েলের একটা দল ঈমান আনলো, وكفر الطائفة, আর একটা দল কুফরি করল, অস্বীকার করল। فأيدنا الذين آمنوا على عدوهم, আল্লাহ বলছেন আমরা ইমানদারদেরকে সাহায্য করলাম তাদের শত্রুদের বিরুদ্ধে। ফাসবাহু যাহিরিন, অতঃপর ইমানদাররা তাদের উপরে জয়লাভ করল। কোরআন বলছে একথা, অথচ বাস্তবতা এই যে ঈসা আলাইহিস সালাম প্রকাশ্য কোন সমর্থক তেমন পান নাই। আল্লাহ বলছেন তারাই বিজয়ী হয়েছিল, ব্যাপারটা তাৎপর্য কি তাহলে? জয় এবং পরাজয় বস্তু দিয়ে পরিমাপ করা যায় না, বস্তুগত জয় পরাজয় মৌলিক কোন জয় পরাজয় নয়, বরং আদর্শিক জয় পরাজয় হচ্ছে মূল। ঈসা আলাইহিসসালাম তৎকালীন শিরক অধ্যুষিত সমাজের বিরুদ্ধে যে নির্ভেজাল তৌহিদের দাওয়াত দিয়ে গেছিলেন, সে সময়কার লোক সে দাওয়াত উপলব্ধি করতে না পারলেও তার অন্তরীণ হওয়ার পর থেকে, আল্লাহর কাছে তিনি চলে যাওয়ার পর থেকে, তৎকালীন সমাজের তো বটেই, পরবর্তীকালেও বহু লোক তার তৌহিদের দাওয়াতকে কবুল করে নিয়েছিল। অর্থাৎ তার জীবদ্দশায় জয় না হলেও তার পরবর্তীকালে জয় হয়েছে, এমন বেশি হয়েছে। ভালো থাক বন্ধু থাক, বর্তমান পৃথিবীতে খ্রিস্টানদের সংখ্যা মুসলমানদের চাইতেও বেশি। অথচ ঈসার জীবদ্দশায় বলা যেতে পারে কিছুই ছিল না। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিসসালাম তাঁর জীবদ্দশায় তিনি কি পেয়েছিলেন? তার স্ত্রী সারা এবং তার ভাতিজা লূত ছাড়া তিনি যখন হিজরত করেন আর কেউ তার সঙ্গে ছিল। তো এই মানুষটি দুনিয়াতে কোনো ভোট পান নাই, কিন্তু তার মৃত্যুর পরে সারা পৃথিবী ইসলামী মিল্লাতের অন্তর্ভুক্ত, আমরা যারা মুসলমান আমরাও কিন্তু ইব্রাহিমের মিল্লাতের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন, তোমরা সবাই তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতভুক্ত দলভুক্ত, তিনি তোমাদেরকে মুসলিম হিসেবে নামকরণ করে গেছেন। মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। তাহলে এর মধ্যে একটা মৌলিক সত্য আমরা পেয়ে যাচ্ছি, এই যে দাওয়াত দানকারীর জীবদ্দশায় বিজয় লাভ করা শর্ত নয়, বরং দাওয়াতটা যদি হকের দাওয়াত হয় তার মৃত্যুর পরেও দাওয়াত বিজয় লাভ করতে পারে। এই মৌলিক সত্য এখানে দুজন নবীর জীবদ্দশা থেকে আমরা পেয়ে যাচ্ছি। এবার আমাদের নবীর জীবদ্দশায় আসেন, শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের সকল নবীর সেরা নবী। তার জীবনে কি ঘটল? 23 বছরের দাওয়াতি জিন্দগিতে মক্কি জীবনের 13 বা 13.5 বছরে তিনি তেমন কোন সাথী পান নাই। অবশেষে মদানী জিন্দগি শুরু হয়ে গেল, সেখানকার কিছু লোক তাড়াতে বায়াত করলেন, সেজন্য তিনি মদিনায় হিজরত করলেন। সেখানে গিয়ে তিনি দাওয়াত দিতে শুরু করলেন। মৃত্যু যখন তার হয়ে গেল, বিদায় হজের ময়দানে তিনি যে ভাষণ দিলেন, ইবনে হাজার আসকালানি ফতুল বারিতে যে সংখ্যা নির্দেশ করেছেন তাতে 1,14,000, ধরে নেন 16,00,000 মানুষ তখন মুসলমান হিসেবে পৃথিবীতে ছিল। এর মধ্যেও তো কিছু ভেজালও ছিল, মোনাফেক ছিল, আপনারা তাদের নামও জানেন। অথচ তাঁর মৃত্যুর পরে আজকে সারা পৃথিবীতে 100 কোটির উপরে প্রায় 600 কোটি মানুষ আজকে ইসলাম ধর্মের অনুসারী, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের অনুসারী, তার জন্য জীবন দিতে প্রস্তুত সারা পৃথিবীতে 100 কোটি মানুষ আজকে। অথচ তার জীবদ্দশায় কিন্তু এর ধারে কাছেও ছিল না। নওদাবড়া গ্রামে যত লোক বাস করে এত লোক রাসূলের উম্মত ছিল না। এটা যে কি প্রমাণ হয় যে সত্য কশ্চিনকাল সমর্থক দিয়ে প্রমাণিত হয় না, সংখ্যা কখনোই সত্য ও মিথ্যার মানদণ্ড নয়। সত্য চিরদিন অমলিন, সত্য চিরদিন শাশ্বত, অকৃত্রিম, নির্ভেজাল। সে সত্য আসে আল্লাহর পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে কোন সত্য শাশ্বত সত্য আসে না, কারণ মানুষের জ্ঞান অত্যন্ত সীমিত। সে 2 মিনিট পরে তার জীবনে কি ঘটবে সে বলতে পারে না। সেজন্য আমাদের রসুলের জীবনেও এই ঘটনা ঘটে গেছে। এবার আসেন, আমাদের রসুলের কাছ থেকে আমরা দুটা জিনিস পেয়েছি, একটা কোরআন আর একটা হাদিস। এটা ঠিক করে দাও না কেন, কোরআন এবং হাদিস দুটো জিনিস আমরা পেয়েছি, এই দুটা জিনিসই মূলত আসমানি তার বার্তা। একজন মানুষ কোনো কিছুই জানতেন না আগে, তিনি কখন লিখতে জানতেন না, তিনি কোনো বক্তৃতা অনুষ্ঠানে বক্তৃতা করেন নাই, তিনি কোনো যুদ্ধে নেতৃত্ব দেন নাই, তিনি কোনোদিন কোন সংগঠনের নেতৃত্ব দেন নাই। হঠাৎ করে এই মানুষটা রাতারাতি এমন এমন কথা বলা শুরু করলেন যে কখনোই তিনি নিজেও জানতেন না, অন্যেরাও বুঝত না। মানুষটা আশ্চর্য হবেই, একটা মানুষ বাংলাতে কথা বলে, হঠাৎ করে যদি আজকে অত্যন্ত উচ্চাঙ্গের অলঙ্কার সম্পন্ন বাক্য ব্যবহার করে তিনি বক্তৃতা অনুষ্ঠানে কথা বলতে শুরু করেন, তাহলে ওই মানুষটাকে নিশ্চয়ই আপনারা বিস্ময়ের সঙ্গে খেয়াল করবেন যে লোকটা কি হল। কেউ কেউ হয়তো বলেই ফেলবেন যে লোকটা জিনে ধরেছে। জিনে ধরা রোগীরা দেখেন না কত কথা বলে, আপনারা বুঝতেই পারেন লোকটা অস্বাভাবিক অবস্থার মধ্যে এখন আছে। আমাদের রসুল 40 বছর পর্যন্ত কোন পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য রাখলেন না, তার কাছ থেকে কোরআনের মতো আলঙ্কারিক বৈশিষ্ট্য সম্পন্ন কোন বাক্য বের হয়নি। অথচ হঠাৎ করে যখন তার একরা বিস্ময় রব্বাকাল যে খালাক নাজিল হওয়া শুরু হল, তার প্রতিটি কথাই আরবদের কাছে বিস্ময়কর মনে হইল। এমনকি আরব বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি, যার কবিতা আজও পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে স্টাডিজ বিভাগে পড়িয়ে থাকি এবং মাদ্রাসা লাইনে ফাজল ক্লাসে পড়ানো হয়, জাহিলি যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি লাবিদুন রবিয়া আল আমেরি, তিনি সে যুগের নিয়ম ছিল যাদের কবিতা খুব উচ্চাঙ্গের বলে প্রমাণিত হতো বার্ষিক ওকাজ মেলায় প্রতিযোগিতা হতো, সেখানে যেগুলো কবিতা সবার চেয়ে উপরে স্থান পেত সেই কবিতাগুলোকে হেফাজতের জন্য সম্মান করার জন্য কাবা ঘরে ঝুলিয়ে রাখা হতো। এ ঝুলিয়ে রাখার আরবি হচ্ছে মুআল্লাকা। এরকম সাতটা শ্রেষ্ঠতম দীর্ঘ কবিতা এই কাবা ঘরে থাকার মতো মর্যাদা সম্পন্ন হয়েছিল, তাদেরকে এক কথা বলা হয় সাবা মুআল্লাকাত। এটা আমরা পড়িয়ে থাকি, আমরা পড়েছি এক সময়। সেই সাবা মুআল্লাকাতের অন্যতম শ্রেষ্ঠ কবি লাবিদুন রবিয়া, তিনি একদিন কাবা ঘরে গিয়ে তার কবিতাটা ঝুলানো আছে তো দেখার জন্য গেছেন, তিনি দেখলেন তার পাশে লেখা আছে ইন্না আতাইনাকাল কাউসার, ছোট্ট একটি আয়াত, আপনারা সবাই জানেন আয়াতটা সূরা কাউসারের প্রথম আয়াত। অতটুকু দেখেই উনি চমকে উঠলেন যে এটা কে লিখল। সবাই বলল যে মোহাম্মদ নবী হয়েছে, এটা ওনার কাছে নাজিল হয়েছে সেই বাক্য। ও তো জিন ভূত ধরা মানুষ, কখন কি বলে না বলে। উনি বলেন না, এটা কশ্চিন কালাম, মানুষের কালাম নয়। মানুষের কালাম হলে আমার চাইতে উত্তম কবি কে আছে এখন এখানে? এটা কশ্চিন কাল মানুষের কালাম নয়, আমি আমার কবিতা খুলে নিয়ে চলে গেলাম, কারণ এই বাক্যের অলঙ্কার যত বেশি আমার কবিতায় সেই অলঙ্কার নাই। তিনি বললেন আজ থেকে আর আমি কবিতা লিখব না। ওমর ফারুক খলিফা হয়েছেন, খবর পেলেন যে লাবিদুন রবিয়া বিখ্যাত কবি, যদিও মুসলমান হয়েছেন কিন্তু আর কবিতা লেখেন না। তিনি দরবারে তাকে আহ্বান করলেন, খলিফার দরবারে আসলেন, ওমর তাকে বললেন হে বিখ্যাত কবি লাবিদুন রবিয়া, আপনি কবিতা লেখা বন্ধ করলেন কেন? তখন তিনি ঘটনা শুনে বললেন হে খলিফা, যখন থেকে সুরে বাকারা সুরে আলে ইমরান আমি পড়েছি তখন থেকে কবিতা লেখার সমস্ত আগ্রহ আমি হারিয়ে ফেলেছি, কোরআনের আলঙ্কারিক বৈশিষ্ট্যের পাশে আমার কবিতার কোন মূল্য নাই। সুবহানাল্লাহ, এই কোরআন কে বলল? আসলো কার মুখ দিয়ে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে, যিনি দুদিন আগে উম্মি বা নিরক্ষর বলে পরিচিত ছিলেন। এটা কে বলল? সবাই বলল এটা মুহাম্মদের নিজস্ব কালাম নয়, এটা সাহাবা কালাম আল বাশার, এটা মানুষের কালাম নয়, সম্পূর্ণ আল্লাহর কালাম। আল্লাহর কালামকে আসমানি তার বার্তা বলে আমরা ব্যাখ্যা করতে চাচ্ছি। তিনি যে হাদিস বলেছেন কোরআনের ব্যাখ্যা আকারে, ওটাও অপ্রত্যক্ষভাবে হলো আল্লাহরই কালাম। ওমা আনতু কানাল হাওয়া ইন ওয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি নিজের ইচ্ছায় কোন কথা বলতেন না, দিনই কথা, যখন পর্যন্ত আল্লাহ পক্ষ থেকে ওহি করা না হতো। অতএব হাদিসটাও পরোক্ষভাবে আল্লাহর ওহী। কোরআন এবং হাদিসের এই দুটা শেষ তো আছে, সেই শেষ আয়াতটা আপনার সামনে পড়েছি। 23 বছরের জিন্দগিতে বিভিন্ন সময় কোরআনে বিভিন্ন আয়াত নাজিল হয়েছে, সর্বশেষ যে আয়াতটি আসল সেটি সুরে বাকারা 281 নম্বর আয়াত। আল্লাহ পাক তার নবীকে লক্ষ্য করে বলছেন অত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওহুম লা ইয়ুজলামুন। হে মানুষ, তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা সবাই ফিরে যাবে তোমাদের প্রভু আল্লাহর কাছে, অতঃপর তোমরা সকলেই পাবে যা তোমরা দুনিয়ায় কামাই করেছিলে। তাদের উপরে সামান্যতম কোন জুলুম করা হবে না, যিনি যতটুকু আমল করেছেন তিনি ততটুকু অবশ্যই পাবেন। ইন্নিল্লাহ উদিয় আমলা আমলে মিনকুম মিন যাকারিন না উনসা, নারী হও আর পুরুষ হও, দুনিয়াতে যে যতটুকু আমল করেছ আমি আল্লাহ ওয়াদা করছি কারো কোন আমল সামান্যতম আমি ক্ষুণ্ণ করব না। তুমি হয়তো দেখতে পাও না তুমি কি নেকির কাজ করেছ, আমি দেখেছি তুমি কোন অন্তর নিয়ে কাজ করেছ, তুমি পূর্ণ নেকি আমার কাছ থেকে পাবে, তোমাকে মোটেই কম করা হবে না। এটা দিয়ে দুনিয়াতে জগৎবাসীকে আসমানি তার বার্তা খতম করা হচ্ছে, শেষ করা হচ্ছে, শেষ তার বার্তা, শেষ টেলিগ্রাম এটাই মানব জাতির কাছে, হে মানুষ দুনিয়া যা কাজ করছ তোমাকে একদিন ফিরে যেতে হবে আমার কাছে, আসতে হবে। জেলে জাল ফেলে, জাল পানিতে হারিয়ে যায়, হাতে কিন্তু দড়িটা থাকে, অনেকক্ষণ পরে জাল আস্তে আস্তে টানে, মাছ মনে করে আমি জালের মধ্যে আছি একটু পরে আবার বেরিয়ে যাব, কিন্তু না, আস্তে আস্তে টান দিয়ে জাল যখন ক্লোজ হয়ে উপরে উঠে আসে মাছ তখন লাফ লাফে শুরু করে, সর্বনাশ, এই কি হলো, কিন্তু ধরা পড়ে গেছে। তো আমরা দুনিয়াতে আসি জালের কাছে, কিন্তু আল্লাহর হাতে, যখনই ওখান থেকে হুকুম হয়ে যাবে আমি কিন্তু আল্লাহর কাছে ফিরে যাব, যেখান থেকে এসেছিলাম সেখানেই ফেলে যাব, যে মাটি থেকে আমার সৃষ্টি ওই মাটিতেই আমি ফিরে যাব। আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা, ওই মাটি থেকেই তোমাদেরকে আমার সৃষ্টি করেছি, ওই মাটি থেকেই তোমাদেরকে আবার ফিরিয়ে নেব, ওই মাটি থেকে তোমাদেরকে আমি আবার কিয়ামতের দিন উঠাবো। এই হল আমাদের যাত্রার পথ। এটা হল কোরআনের সর্বশেষ তার বার্তা মানব জাতির উদ্দেশ্যে। এবার আল্লাহ রসুল জীবনের শেষ ইমামতিতে কোন কথা বলে গেলেন এটা আপনাকে শুনিয়ে দিই। আল্লাহ রসুল মৃত্যু হয়েছে সোমবারে বেলা ১০টার দিকে, আর উনি জীবনের শেষ ইমামতি করলেন তার আগের বৃহস্পতিবারে মাগরিবের সালাতে। মাগরিবের সালাতে ইমামতিতে যে সূরাটি তিনি পাঠ করেছিলেন সেটা সূরায়ে মুরসালাত, ২৯ পারার সর্বশেষ সূরা। এই সূরার সর্বশেষ আয়াতে আল্লাহ পাক বলছেন, وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ। যখন মানুষকে বলা হয় তোমরা রুকু করো অর্থাৎ সালাত আদায় করো, তোমরা মাথা নত করো, কর্তৃ বলছে শুধু সালাত আদায় নয়, প্রতিটি কাজে তোমরা আল্লাহর কাছে মাথা নত করো, লা ইয়ারকাউন, মানুষ মাথা নত করতে চায় না, করেন। ওয়াইলুন ইয়াউমাইযিল মুকাজ্জিবিন, দুর্ভোগ হল কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য যারা কিয়ামতকে মিথ্যা মনে করে, অর্থাৎ মিথ্যাবাদীদের জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। হবে আইয়ে হাদিসিন বাদাউ ইয়ুমিনুন, প্রশ্ন, এরপরে আর কোন বাণীর উপরে তোমরা বিশ্বাস স্থাপন করবে? হে দুনিয়ার মানুষ, আল্লাহর কালাম তোমার কাছে মজুদ, আল্লাহর কালাম আসার পরে তুমি কোন কথা বিশ্বাস করবে? জবাব আমাদেরকে দিতে হবে। আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সর্বশেষ ইমামতিতে এই আয়াতটি পড়েই বিদায় হয়েছেন, হে দুনিয়ার মানুষ তোমাদের কাছে কোরআন হাদিস রেখে গেলাম, আর কিসের পরে তোমরা বিশ্বাস করবে? সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মানুষের মতবাদ, ইজম, মজহাব, স্কুল অফ থট, এগুলো মৌলিক সত্য নয়। সত্য যা রেখে যাচ্ছি তারা তো ফিক অমরায়ন লাম তদুল্লু মামাস্তাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবীহি, আমি ছেড়ে যাচ্ছি তোমাদের কাছে আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ, এ দুটি হলো সত্য, এর বাইরে সত্য নাই, খুঁজে পাবে না কোথাও। মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে স্ত্রীরা বসে আছেন চারপাশে, স্ত্রী সাফিয়া বলছেন, অমুজায় গিয়েছিলাম সেখানে এই দেখে এলাম, কি দেখে এলে? সেখানে খ্রিস্টানরা বড় বড় গির্জা তৈরি করেছে, তাদের নবীদের মূর্তি বানিয়েছে, সেখানে শ্রদ্ধা করছে, এ বড় তাকে তারা আল্লাহর উপাসনা করছে। রসুল বললেন, লানাল্লাহু ইহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদেরকে আল্লাহ পাক লানত করুক, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়েছে। নবীর মৃত্যুর মাত্র পাঁচ দিন আগের এই ঘটনা। শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে বলতে বলতে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কিন্তু মানুষ লায়ার কাউন, কোরআন হাদিসের কথা মানতে চায় না, মাথা নত করে না। আজকের পৃথিবীতে যত জাহেলি মতবাদ চলছে, হাজার গুণ্ডা জাহেলিয়াত চলে আসছে, যত মানুষ তত মত, যত গবেষক ততই গবেষণা, যত চিন্তাশীল ততই চিন্তা, যত দার্শনিক ততই দর্শন, যত রাজনৈতিক নেতা ততই দল, এই যে শুরু হয়েছে, এগুলো একটাও আল্লাহ পছন্দ করেন না। মানুষে মানুষে ভালোবাসা আল্লাহ পছন্দ করেন, মানুষে মানুষে বিভক্ত সৃষ্টি হোক এটা আল্লাহ পছন্দ করেন না। যে কাজ করলে ভালোবাসা বৃদ্ধি পায়, ও কাজ করলে আল্লাহ খুশি হন। আল্লাহ অত্যন্ত আদর করে মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষ পরস্পর হানানি করুক, এটা আল্লাহ চান না। আর সেজন্যই আসমানি তার বার্তা মানুষের কাছে পাঠানো হয়েছে, সেখান থেকে চূড়ান্ত নির্দেশনা এসে গেছে। কোরআনের সর্বশেষ নির্দেশনা আপনাদের শুনালাম, রসুলের মৃত্যুর আগে সর্বশেষ ইমামতের আয়াতটা আপনাদেরকে শুনিয়ে দিলাম, এবং মৃত্যুর আগে হাদিস যেটা সর্বশেষ শুনে মুখ দিয়ে বেরিয়ে গেছে তার স্ত্রীদের সামনে শিরকের বিরুদ্ধে, এটাও আপনাদের শুনিয়ে দিলাম। এই তিনটা শেষ একত্রিত করে আসুন আমরা সিদ্ধান্ত নেই দুনিয়াতে আর কি করে চলব। মানুষের দেওয়া বিধান কশ্চিন কাল চিরশান্তির উৎস নয়, আল্লাহর দেওয়া বিধানই মানুষের সমাজে শান্তি আনতে পারে, শর্ত যদি আমরা সেখানে মাথা নত করি। ইহুদিদের চরিত্র ছিল কি জানেন? সামেনা বা আসাইনা, হে মুসা তোমার আল্লাহর বিধানের কথা শুনলাম কিন্তু আমরা অবাধ্যতা করলাম। মুফাসসিরিন কিরাম বলছেন মুখের পরে বলেনি, তারা মুখে মুখে মেনে নিয়েছিল, পরে তারা কর্মের মাধ্যমে দেখিয়েছিল যে তারা মানে না। আজকের মুসলমানদের অবস্থা কি তাই নয়? আপনি জিজ্ঞেস করুন তো, আপনি কোরআন মানেন কি? সে বলবে আমি মানি। হাদিস মানেন? বলবে হ্যাঁ মানি। সালাত আদায় করা ফরজ এটাকে আপনি জানেন? হ্যাঁ জানি। হ্যাঁ এটা পড়াই ভালো, প্রত্যেকে স্বীকার করে নেবে, অস্বীকার কিন্তু মুখের পরে করবে না, কিন্তু কাজের মাধ্যমে সে দেখিয়ে দেবে যে আমি এগুলো কিচ্ছুই মানি না, আমি মানি সেটাই যেটা আমার মন চায়। হেসে গেলে জীবনটা যদি চলে যায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পেও ফুর্তি করো, এটাই কিন্তু মানুষের মূল মজহাব। স্বার্থের বাইরে সামান্যতম যে তাতে ক্ষুণ্ণ হবে সে কাজ মানুষ করতে চায় না, সে মুসলমান হোক আর অমুসলমান হোক সবার একই দুর্দশার মধ্যে আমরা পড়ে গেছি। অতএব শুধু মুখের স্বীকৃতি আর অন্তরের বিশ্বাসটুকুই ইমানের জন্য যথেষ্ট নয়, আপনাকে অবশ্যই আমল করে প্রমাণ দিতে হবে। ওটি শেষ তার বার্তা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তোমার ভয় করে সেদিনে যেদিন তোমার ফিরে যাবে আল্লাহর কাছে, দুনিয়া যা তোমরা কাজ করেছ প্রতিটি কাজের হিসাব এবং তার অনুযায়ী পুরস্কার অথবা প্রতিফল দুটোই তোমরা সেদিন পাবে। অহম লা ইউজলামুন, তোমাদের উপরে কোন জুলুম করা হবে না, যা করেছ তাই পাবে, সেদিন কোন সুপারিশ কাজে লাগবে না, কোন সুপারিশ কাজে লাগবে না। অতএব বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগ কেন ছিল আপনারা জানেন, শুধু আল্লাহর হুকুম মানতে গিয়ে তাকে মার খেতে হয়েছে, দেশ ত্যাগ করতে হয়েছে, সন্তানকে কোরবানি পর্যন্ত দিতে উদ্যত হয়েছিলেন সিরফ আল্লাহর হুকুম পালন করতে গিয়েই। আমরা কি একটু নিজেদের স্বার্থ ক্ষুণ্ণ করে হলেও কোরআন হাদিসের বিধানকে উপরে রাখতে পারি না? যদি পারি তাহলে জান্নাত, যদি না পারি তাহলে জাহান্নাম, এ তো পরিষ্কার কথা। অতএব তর্ক বিতর্ক জিদ এগুলো পরিহার করতে হবে। আল্লাহ পাক বলছেন ফাইন তাওয়াল্লো ফাইন আমানু বিমাসলামা আমানতুম ফাকাদ হেতাদাও ফাইন তাওয়াল্লো ফাইন নামা হুম ফি শিকাক ফাসায়াতিকুমুল্লাহ হুয়াস সামিউল আলীম। যদি তারা ইমান আনে যেমন তোমরা ইমান এনেছ তাহলে তারা হেদায়াত প্রাপ্ত হল, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তা তুমি জেনে রাখো ফাইনামা হুম ফি শিকাক, ওরা জিদের মধ্যে পড়ে গেছে, ফাসায়াতিকুমুল্লাহ, অতএব তোমার দুশ্চিন্তার কারণ নাই, আল্লাহই তোমার জন্য যথেষ্ট, হুয়াস সামিউল আলীম, তিনি সব শোনেন এবং সব দেখেন। যোগে জিদের মধ্যে যদি কেউ পড়ে যায় সে ধ্বংস হয়ে যাবে। জিদ সবচেয়ে মারাত্মক খারাপ জিনিস, আর শয়তান ওই জিদের সুযোগ নিয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অতএব বন্ধুরা আমার, কোরআন এবং সহিহ হাদিস মানুষের জীবনের চলার পথের একমাত্র দিক নির্দেশিকা, ধ্রুব তারা, এটাকে সামান্যতম হীন করা সুযোগ মুসলমানের জন্য নাই। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুম আল-খিয়ারাতু মিন আমরিহিম ওয়ামান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। মুসলমান পুরুষ হোক আর নারী হোক, যখন তার কাছে আল্লাহ বা তার রাসূলের কোন নির্দেশ এসে যায় তখন সেখান থেকে সামান্যতম উচ্চবাচ্য করার ইখতিয়ার তাকে দেওয়া হয় নাই। খিয়ারাতু মিন আমরিহিম ওয়ামান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু, যেহেতু আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করল, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেটি স্পষ্ট বিভ্রান্তির মধ্যে পতিত হয়ে গেল। আজকে বহু কথা বলা যাবে, আমরা যা করছি যা করতে চাচ্ছি স্পষ্ট হাদিস বা কোরআন দিয়ে বুঝানোর পরেও আমরা চলে যাচ্ছি। এগুলো ইসলামী বিধানের বিরোধী, কারো ঘাড়ে চাপাতে আমরা রাজি নই। কোরআন এবং হাদিসের বাইরে গিয়ে যতই চেষ্টা আপনি করেন, যতই দল বানান, দল বদল করেন, নেতা বানান, নেতার পিছে পিছে মিছিল করেন, কিচ্ছু যতক্ষণ মানুষের আকিদা পরিবর্তন না হবে। আমার রসুল 23 বছরের জিন্দগিতে শুধু আকিদা তৈরি করে গেছেন, মানুষ তৈরি করে গেছেন, সেই মানুষের পরবর্তীকালে রাষ্ট্র গঠন করেছে। আজকের বাংলাদেশের অন্ততপক্ষে 10 গুণ বেশি বিশাল 22 লক্ষ বর্ধমান এরিয়ায় ওমর ফারুক শাসন করেছেন। মাত্র 10 বছরের মধ্যে একটা গরিব মিসকিন খুঁজে পাওয়া যায় না, জাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। আর এখন অভাবে অভাবে শেষ হয়ে যাচ্ছে, বিশ্বের মোড়ল বলে পরিচিত আমেরিকা পর্যন্ত আজকে দেউলিয়া হয়ে যাচ্ছে, তাদের ব্যাংকগুলো টাকা নেই। প্রতি 10 সেকেন্ডে আমেরিকায় 1 টাকার বাড়ি নিলামে উঠতেছে, সেখানে হাজার হাজার লোক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, খাবার নাই। আগে প্রাইভেট কার চড়ত, এবং রিক্সার কদর খুব বেড়ে গেছে। নিউইয়র্ক সিটিতে 20 লক্ষ লোক মানবতার জীবন যাপন করছে, তাদের ঘর বাড়ি নেই, রাস্তার ধারে বসবাস করছে, ছিন্নমূল বাস্তুচ্যুত হয়ে গেছে। অথচ সেই দেশে ইলেকশন হচ্ছে, গতবারে 8 বছর আগে ইলেকশন ওই বুঝে না বলে পত্রিকা হিসাব এসছে, পার ভোটারকে $100 করে ঘুষ দিতে হয়েছে, এইবার তো তার দ্বিগুণ দিতে হয়েছে। এটাই হলো, যদি এর নাম যদি কোন তন্ত্রমন্ত্র হয়, মানুষের মানে উন্নয়নের মন্ত্র হয়, কল্যাণের মন্ত্র হয়, ঠিক ওই মন্ত্র যে মন্ত্র কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায়। সাবধান মুসলিম ভাইরা, আপনারাও সাবধান হয়ে যান। কোরআন হাদিস যাতে অ্যালাউ করে নাই সে কাজে আপনারা যেতে পারেন না। কোরআন হাদিস কোরআন অনুযায়ী এরপরও তো সবাই আমরা যাচ্ছি, যান, দোয়া চাইবেন না। আল্লাহ ভালো করুক আপনাদের সবাইকে। আমরা দিনের দাওয়াত দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে গেছি, অন্য কোনো কারণ নয়। মুসলমানদের মধ্যে নেতৃত্বের পরিবর্তন বছরে বছরে হয় না। সৎ নেতৃত্ব যতক্ষণ বেঁচে থাকবে, যতক্ষণ কোরআন হাদিসের উপরে উনি নির্দেশ দিবেন, ততক্ষণ তিনি আমির থাকবেন। বছরে বছরে আমির যাচাই করার কোন সুযোগ নাই। মুসলমানদের একজন মাত্র আমির হবেন, তাই তিনি ঢাকায় থাকেন আর নওয়াদাবাদে থাকেন, একজন আমির হবেন, তার নির্দেশ সবাই মেনে চলবে, অন কন্ডিশন যদি তিনি কোরআন হাদিস অনুযায়ী নির্দেশ দেন, তবে নইলে মুসলমান করার আদেশ মানতে বাধ্য নয়। আপনারা 10 জন মিলে একটা নির্দেশ জারি করলেন, কোন কোটি মানুষ সবাইকে মানতে হবে, বাধ্য হবে, এটা ইসলামের বিধান নয়। ইসলাম সিরিফ আল্লাহর কাছে মাথানত করে, মুসলমান সিরিফ কোরআন হাদিসের মাথানত করে, সব চলে গেছে। মুসলমানের এই উন্নত মস্তক আজকে অবনত হচ্ছে কোথায়? এমনকি অমুসলমানরা পর্যন্ত যেখানে যে মাটির ঢিবির উপরে শ্রদ্ধা করে, আজকে মুসলমানরা নিজেদের তৈরি করা রড সিমেন্টের কাছে শ্রদ্ধা করছে। দুনিয়ার যত ফুলগুলো সব কেটে ছিঁড়ে নিয়ে সেখানে গিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করছে। যে কাজ অমুসলমানরা করে আসছে সেই কাজ মুসলমানরাই করছে। যারা মরে গেল শুনতে পায় না, সেখানে গিয়ে আপনি চিৎকার দিয়ে ডাকছেন। আবার আজকে একটা নতুন সুন্দর সুন্দর কথা শুনতে পাই, মানুষের সঙ্গে বসলে তো অনেক কথাই জানা যায়। কবর দেওয়ার পরে মাথার কাছে একজন দাঁড়ায়, পায়ের কাছে একজন দাঁড়ায়, মন কান্না গিয়ে সে সওদা করবে, তো শিখিয়ে দেয়। মাথার কাছে লোকটা বলে মার রব্বুকা, পায়ের কাছে লোকটা দাঁড়িয়ে বলে রব্বি আল্লাহ, মাথার কাছে লোকটা দাঁড়িয়ে বলে ওমা দিনুকা, পায়ের কাছে লোকটা দাঁড়িয়ে বলে দিনি আল ইসলাম, মাথার কাছে লোকটা দাঁড়িয়ে বলে ওমান নবীকা, পারখা দাঁড়িয়ে লোকটা বলে নবী মুহাম্মদ। জিনিসটা তুমি এটা কেন করছো বলে মর্দাকে এখন সওদা হচ্ছে তো ভুলে যেতে পারে, শিখে দিচ্ছি। বাংলাদেশে এখনো চলছে এই কারবার, জাহিলিয়াত কত হচ্ছে দেখেন, মানে ওর ধারণা আমি এখানে যা বলছি ওটা শুনতে পাচ্ছি। আর কোরআন কি বলছে, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মা দুহা, তুমি হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কখনই কোন মৃত ব্যক্তিকে শোনাইতে পারো না, কোন বধিরকে শোনাইতে পারো না। ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যে কবরে চলে গেল তুমি তাকে কিছুই শোনাতে পারো না। আর আমরা দেখবো মাশাআল্লাহ, ও তো কবরবাসীকে শোনাচ্ছি না, আমার সামনে একটা ছবি বানিয়ে সেখান থেকে ফুল দিচ্ছি, সেখান থেকে চুমু খাচ্ছি, পুষ্পাঞ্জলি দিতে নীরবে দাঁড়িয়ে থাকছি, যেন সব দেখতে পাচ্ছি। করছে কারা? ছোটখাটো লোক বলতে মানায়, যাদেরকে আপনারা মাশাআল্লাহ বিশাল বিশাল নেতা বানিয়ে দিয়েছেন, লাখ লাখ লোক মিছিল মিটিং করেন, ওই সব নেতারা গিয়ে ওখানে আগে কেমন কথা, এগুলো বিরুদ্ধে বললে আবার হ্যান্ডকাপ করাবে। মুসলমান তো হ্যান্ডকাপ ভয় করে না, মুসলমানের জীবন তো আল্লাহর কাছে দোয়া, এই সমস্ত বাতিল মতাদর্শ থেকে দূরে থাকাই হল ইমানের পরিচয়। সারা পৃথিবী একদিকে চলে যাক, ইব্রাহিমের মতো একাই থাকেন, আপনাকে আগুনে ছুড়ে ফেলে দিক, তবে আদর্শ বিক্রি করবেন না, এটাই থাকবে আমাদের নসিহত। এর বাইরে কোনো কথা শুনতে আমরা কোশ্চেন করলে রাজি ছিলাম না, আজও রাজি নই। সারা বাংলাদেশ একদিকে চলে যাক, আমি যাব না, কারণ আমার কোরআন হাদিস আগে, আমার আখেরাত আগে। ঈদের পরে জুমার দিন মাগরিবের সালাতে দাঁড়িয়ে গেছেন মুসলিরা সবাই, ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে তাহরীমের বুকে বেঁধেছেন, মুক্তাদি ওই মসজিদের মুতাল্লি তিনিও আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছেন। ওখানে দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন। চাক্ষুষ ঈদের পরের জুমার ঘটনা, এরপর আপনারা অহংকার করেন? অতএব মৃত্যুর পরে যার কাছে যেতে হবে সে হিসাবটা আগে করার চেষ্টা করুন। এ মানুষ তোমার ভয়কর সেদিনের দিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। অতএব আল্লাহ কাছে গিয়ে কি কৈফিয়ত দেবো সে চিন্তাটা আগে করুন, ঢেউয়ে গা ভাসিয়ে দিবেন না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং সৈয়দ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।